ألم نجعل الأرض كفاتا আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারী রূপে, জীবিত ও মৃতের জন্য? আমি উহাতে স্থাপন করিয়াছি সুদূরে উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়াছি সুপেয় পানি। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য।